সে আপনার প্রতি অনুভূতিশীল হবে, তখন সেও আপনার উপকার করার চেষ্টা করবে, যদিও আপনার নিয়তে থাকবে না। যদি নিয়তে থাকে আমি হিলালকে জাকাত দিচ্ছি, তাহলে হিলাল আমার বশীভূত হবে, পরে দরকার হলে কাজে লাগবে। যদি এরকম মনে করা হয় তাহলে জাকাত দেওয়া কবুল হবে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। জাকাত আমরা যদি কিছু দিই, খাদ্য দান করি, কাকে দিই? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্ট, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে যাযা চাই, যাযা মানে বিনিময় চাই, প্রতিদান চাই না, দান করছি তার প্রতিদান চাই না, মনে কিন্তু এটা থাকতেই হবে। ওয়ালা শুকুরা, থ্যাংক ইউ বলুক কিংবা ধন্যবাদ বলুক কিংবা শুকরান বলুক, এটাও তার মনের মধ্যে নেই। এখন একজনকে দিলেন, দিয়ে আপনাকে সে শুকরান বললো, তখন এত বড় অকৃতজ্ঞ, শুকরানটাও বললো না, কারণ মনে মনে আপনার আছে, তাহলে হলো না। মনে এতটুকু আশা রাখলেও হবে না যে আমার এই দেওয়ার বিনিময়ে কেউ আমাকে থ্যাংক ইউ বলুক, ধন্যবাদ বলুক, শুকরান বলুক, এটাও চায় না। অবশ্য সে যদি বলে আলাদা কথা, সে যদি দেয় তো আলাদা কথা, বিনিময় দেওয়ার চেষ্টা করে আলাদা কথা, কিন্তু আমি মনে মনে চাই না। দেখবেন কোরআনের আয়াত যে বলা হয়েছে, যে তার মাল পবিত্র হওয়ার জন্য দান করে। আপনি নিয়ত করবেন না যে এই দানের বিনিময়ে আমি প্রতিদান পাবো, আমি এই গরিবটাকে দিচ্ছি কেন, এই গরিব আমার একদিন উপকার করবে, খবরদার এটা মনে রাখবেন না, ঠিক আছে? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ইনদাহু মিন নিয়মাতিন তুজজা, মানে কার নিয়ামতের বিনিময়ে নিয়ামত পাওয়ার আশা করে না, ইল্লা ইবতিগা ওয়াজহি রব্বিল আলা, একমাত্র আল্লাহ সন্তুষ্টি ছাড়া। বুঝতে পেরেছেন? তো আল্লাহ সন্তুষ্টি ছাড়া যদি কেউ কোন নিয়ত করে, তাহলে তার জাকাত গ্রহণযোগ্য হবে না। বোঝা গেল কি, যে এহসান যখন করবেন তখন আপনার এহসান হবে মানুষের প্রতি, আর সেই মানুষের এহসান আপনি তার বিনিময়ে পেতে পারেন, তবে নিয়ত রাখলে হবে না। নম্বর তিন, যার উপর জাকাত ফরজ হয় তার পরীক্ষা নেওয়া। যে কোনো জিনিস আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন কি জন্য? পরীক্ষার জন্য। এই বলুন তো, এই দাড়িগুলো মুখে রাখার কি লাভ আছে আল্লাহ, না কার লাভ আছে? কোন মানুষের লাভ আছে? আপনার লাভ আছে? অবশ্য আপনার লাভ আছে না আছে আপনি জানেন না, যদিও যারা বিজ্ঞানী, কিছু কিছু বিজ্ঞানী বলেছেন দাড়ি রাখায় লাভ আছে, কেউ কেউ বলছেন দাড়ি রাখাতে লাভ আছে। প্রথম হচ্ছে কি, যে দাড়ি হচ্ছে মুখের সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য, যেমন মা আয়েশা বলতেন, মা আয়েশা বলতেন যে সেই আল্লাহর কসম যে আল্লাহ পুরুষকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। বুঝতে পেরেছেন? এতে সৌন্দর্য, দাড়ি হচ্ছে মুখের সৌন্দর্য, গাল তুবড়ে গেলে পরে, দাড়ি থাকলে পরে তুবড়ানো বোঝা যায় না। যাই হোক, এত উপকার। কেউ কেউ বলছেন যে দাড়ি থাকলে পরে দাড়িতে আরো উপকার আছে, বিশেষ করে হ্যাঁ যৌন ক্ষমতা ইত্যাদি অনেকে করে কিছু বলেছে, সে আছে না আছে আমরা জানি না, কিন্তু বাহ্য দৃষ্টিতে আমরা এই দাড়ির ফায়দা কিছু বুঝি না। অথচ আল্লাহ তাআলা এমন এক জায়গাতে দাড়ি দিয়ে ফেলেছেন, বা দাড়ি দিয়েছেন, ফেলেছেন বলা ভুল, দাড়ি দিয়েছেন যে যেখানে মানুষের সৌন্দর্য লুকায়িত আছে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে পারি যে এটা কি পরীক্ষা, যে আমার কে আদেশ পালন করছে কে করছে না। নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ করা হলো তার ইবাদতের জন্য, এটাও একটা পরীক্ষা, দেখবো যে কে আমার খাঁটি বান্দা, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, পরীক্ষা। জাকাত ফরজ করা হয়েছে, দেখি কোন বান্দা আমার কৃতজ্ঞতা, মালের উপরে হ্যাঁ পরীক্ষা, ওই যে মালের উপরে পরীক্ষা করার কথা মনে আছে, বানি ইসরাইল তিনটে লোকের, কি ফেরেশতা পাঠিয়ে তিনজন লোককে পরীক্ষা করা হলো, তিনজন লোককে পরীক্ষা করা হলো, কে একজন কে ছিল অন্ধ আর একজন মাথায় তাকওয়ালা আর দুজনকে কুষ্ঠব্যাধিওয়ালা, কুষ্ঠব্যাধিওয়ালা অন্ধের কাছে এসে বললো তুমি কি চাও? আমার, আমি আর কি চাই, আমি চোখ দৃষ্টি ফ্রি পেতে চাই। তারপর বললো তোমার সব থেকে সুন্দর মাল কোনটা, যাই হোক আমার গড়বড় হবে, কেউ গরু কেউ ছাগল কেউ হ্যাঁ ভেড়া বললো, তারপরে তাদেরকে তাই দেওয়া হলো। শেষকালে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আবার পাঠালেন যখন তাদের মাল অনেক হয়ে গেল তখন কাতওয়ালা সে অস্বীকার করলো, আর কুষ্ঠব্যাধিওয়ালাও অস্বীকার করলো, না আমি তোমাকে চিনি না, কে তুমি, বা আমি তো নিজের মাল বাবদাদা সূত্রে মিরাজ সূত্রে পেয়েছি, এ মাল তোমার দান বা আল্লাহর দান কে বললো, যাই হোক তারা অস্বীকার করলো। কিন্তু অন্ধ ব্যক্তি পরীক্ষায় পাশ করে গেল, সে বললো সত্যিই আমি আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি ফিরিয়েছে, আল্লাহ তাআলা সমস্ত মাল দিয়েছেন, তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও। তখন বললেন ফেরেশতা যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের তিনজনকে পরীক্ষা করতে এসেছিলাম। পরীক্ষা হয়ে গেল, কার পরীক্ষা পাশ করলো, কে অন্ধ, যে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহকে স্মরণে রেখে তার নিজের মাল দিয়ে দিল সেই পরীক্ষায় পাশ করলো। সুতরাং যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, সত্যি কঠিন জিনিস, মাল পকেট থেকে বের করা বড় কঠিন, জরিমানা মনে করা হয়। যে কোন কোন রিওয়ায়েতে আছে যে শেষ যুগ আসছে, যে যুগে মানুষ যাকাতকে কি মনে করবে, জরিমানা মনে করবে। আপনার কত টাকা মাল আছে ভাই, আপনার কত টাকা আছে, 10 লাখ টাকা ব্যাংকে আছে, 10 লাখ টাকায় আপনার কত টাকা যাবে বছর ফিরে হলে, কত টাকা যাবে, লাখে লাখে 2,500 টাকা, লাখে 2,500 টাকা, তার মানে 25,000 টাকা, 25,000 টাকা, লাখে 25,000 টাকা বছরে যায়, আপনার চোখে পানি বের হবে না, হবে না, আরে বাপ রে বাপ, 25,000 টাকা চলে যাবে এমনিতেই, তার কোনো বিনিময় নেই। হ্যাঁ, এবার যদি বলে আল্লাহ বরকত দিয়েছে 25,000 টাকা ব্যাংকে, 10 লাখ টাকা ব্যাংকে রেখে প্রত্যেকদিন যাকাত দেন, প্রত্যেক পারে দেখা যাচ্ছে শেষকালে কি হবে, হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য মাল ভরে রাখতে হয় না, মাল ব্যবসায় লাগাতে হয়। হ্যাঁ, যাকাতটা তো আদায় করার দায়িত্ব সরকার, হ্যাঁ আদায় করার দায়িত্ব সরকার, সরকারের উদ্দেশ্যটা লক্ষ্য রাখতে পারি, ওর ট্যাক্স আপনার টাকা থাকলে ট্যাক্স দিতে, কিন্তু যাকাত দিতে, হ্যাঁ তো ওটাতে সাধারণ আধুনিক নিয়ম, যেটা যাকাতে ওরা ট্যাক্স ফেলে দেয়, হ্যাঁ কর ফেলে দেয়, ওটা মানুষের আইন, মন করা আইন, কিন্তু আল্লাহ তাআলা তার নিজে সে প্লাস ট্যাক্স থেকেও বেশি টাকা বেশি লাভ হতো, সরকার সরকারের লাভ বেশি হতো যদি ঠিক মতো জায়গা আদায় করতো, তো সরকারের বায়তুল মাল তাতে বেশি সমৃদ্ধ হতো। কিন্তু ইসলামী নিয়ম আইন কানুনকে দৃষ্টিচ্যুত করার জন্য নিজেও মরছে আর অপরকেও মারছে সরকার। ব্যাস, তাহলে বোঝা গেল কি, যে জাকাতের মাধ্যমে বান্দা পরীক্ষা দিয়ে থাকে, এত কঠিন জাকাত, এতগুলো টাকা চলে যাবে, ধান আপনি ভার যখন গোলা ভর্তি করলেন, হ্যাঁ আপনার এক গোলা ধান হলো, কুইন্টাল কুইন্টাল ধান হলো, কুইন্টাল তো আপনারা বলেন না, বহু কেজি, যাই হোক বহু বস্তা ধান হলো বা বহু মন ধান হলো, সেই সেই মন থেকে যদি 20 ভাগের 1/20 মনের 1 মন দিতে হয়, কিংবা 10 মনের 1 মন তো বোধহয় কেউ দেয় না, এবারে তাহলে তাহলে তার কষ্ট হবে না, হবে না, বিরাট কষ্ট। আর এই কষ্টের মাধ্যমেই আছে বিরাট পরীক্ষা, আল্লাহ তাআলা এর মাধ্যমে পরীক্ষা করে থাকেন বান্দাকে। বেশ, এবারে চলুন, ধান ফসলের সমস্ত সমস্ত ফসলের একই, আসবো পরে ইনশাআল্লাহ বলবো, সমস্ত ফসলের একই নিয়ম, একই ওজন, একই নিয়ম, ওই একই যে 10 ভাগ অথবা 20 ভাগের ভাগ। জাকাত ওয়াজিব হওয়ার শর্ত কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, জাকাত ওয়াজিব হওয়ার শর্ত কি। নম্বর 1, প্রথমত যে জাকাত দেবে যার মাল আছে তাকে মুসলমান হতে হবে, এটা পুরো 1 নম্বর শর্ত, এসব কথা কার জন্য, মুসলমানদের জন্য, হ্যাঁ তাতে তাকে মুসলমান হতে হবে। নম্বর 2, স্বাধীন হতে হবে, তার মানে দাস হলে হবে না, ক্রীতদাস, ক্রীতদাস হলে তার জাকাত নেই, ক্রীতদাস হলে তার, যেহেতু সে নিজেই মাল, নিজেই মাল, সে প্রভুর মাল, অতএব তার জাকাতের কোনো প্রশ্নই আসে না, মুসলমান হতে হবে আর স্বাধীন হতে হবে। নম্বর 3, নিসাব পরিমাণ হতে হবে, নিসাব কাকে বলে সেগুলো পরে আবার বলবো, যে স্বর্ণের নিসাব কি, রূপের নিসাব, রূপার নিসাব কি, টাকার নিসাব কি, ধানের নিসাব কি, গমের নিসাব, আগে গিয়ে গরুর নিসাব কি, ছাগলের সব নির্দিষ্ট আছে, একে আলাদা আছে, সেগুলো পরে বলবো। নম্বর 4, সম্পত্তি স্থায়িত্ব থাকতে হবে, মানে তার মধ্যে স্থায়িত্ব থাকতে হবে, স্থায়িত্ব না থাকলে, হ্যাঁ মানে এলো গেলো এলো গেলো এরকম না, স্থায়ী ভাবে থাকতে হবে, তাহলে তাদের জাকাত ফরজ আছে। আর থাকতে হবে কতক্ষণ, 1 বছর পূর্ণ, 5 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে 1 বছর পূর্ণ হতে হবে, রমজানে জমা করেছেন আগামী রমজান পর্যন্ত সেই মাল বা নিসাব পরিমাণ মাল থাকতে হবে, বেশি হলে সমস্যা নেই, কিন্তু নিসাব থেকে কম হলে জাকাত ফরজ না, বুঝতে পারছেন। কথাটা বুঝতে পারলেন না? উদাহরণ শুনুন কথাটা, এখন বর্তমানে স্বর্ণের ভরি কত? একটা ধরুন তাহলে বুঝতে পারছি, যদি 50,000 ধরেন তো 7.5 ভরি স্বর্ণের দাম কত? 4,00,000 ধরুন, 4,00,000 টাকা হলে আপনার জাকাত ফরজ, ঠিক আছে? এবারে রমজান মাসে আপনি 4,00,000 টাকা জমা করলেন, শাবান মাস আসছে 4,50,000 হলো, তারপরে শাবান বলছি শাওয়াল মাস আসছে 4,50,000 হলো, হজ পার হয়ে আপনার 5,00,000 হলো, মহরম গেল তখন আবার 4,00,000 চলে এলো, কিছু করলেন, কিছু কিনলেন, আবার আপনি সেই জমা দেওয়া ওয়াল গিয়ে আবার শাবানে গিয়ে মোটামুটি আবার 7,00,000 হলো, তারপরে রমজানে গিয়ে 8,00,000 হলো। এবার রমজানে গিয়ে আপনার জাকাত লাগবে না লাগবে না? লাগবে। কত টাকা জাকাত লাগবে? 8,00,000 টাকা জাকাত লাগবে, বুঝতে পারলে? তখন 4,00,000 দেখলে হবে না? 8,00,000। এখন মনে করুন 4,00,000 টাকা রমজানে জমা করলেন, দিয়ে শাওয়াল মাসে 5,00,000 হলো, তারপরে এক মাস গিয়ে 3,00,000 হয়ে গেল, কিছু জমি কিনলেন কি কোন একটা বিশাল কারখানা কিনলেন, কিছু কিনলেন, দিয়ে তারপরে আপনার 3,00,000 হয়ে গেল, তারপরে আবার আস্তে আস্তে 4,00,000 হলো, 3,00,000 হওয়ার পর আবার 4,00,000 হলো, আবার 2 মাস পরে আবার 3,00,000 হয়ে গেল বা 3,50,000 হলো, রমজানে গেলেন তখন আবার 4,00,000 হলো, জাকাত দিতে হবে না হবে না? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন, জাকাত দিতে হবে না হবে না? হিরান দিতে হবে, কারণ রমজানে 4,00,000 জমা করেছেন, আগামী রমজানে 4,00,000 হয়ে গেল, কিন্তু মাঝখানে 2 বা 3,00,000 হয়েছে, জাকাত ফরজ নয়। কেন না? স্থায়িত্ব, আপনার মালের স্থায়িত্ব ছিল না, নিসাব পরিমাণ যে মাল কত বললাম 4,00,000, সেই 4,00,000 এক সময় 3,00,000 হয়ে গেছিল, 2 বা 3,00,000 হয়েছে বা একবারই 3,00,000 হয়েছে, সারা বছর আপনার 4,00,000 থাকলো না, সেই জন্য আপনার এই মালে জাকাত ফরজ নয়। আপনি দেন তার হিসেবে আলাদা কথা, কিন্তু ফরজ নয়, কেননা সারা বছর আপনার সেই মালে নিসাব হ্যাঁ ছিল না। এই হলো ওখানে তো বললেন 8,00,000, ওখানে 4,00,000 ছিল, এরপরে এইবারে 4,00,000 জমা করেছেন, 8,00,000 যখন জাকাত জাকাত দেওয়ার সময় তখন 8,00,000 হলো, 8,00,000 সব মিলিয়ে জাকাত দিতে হবে, তার কারণ আপনি প্রত্যেক মাসে হিসাব রাখা অসম্ভব, এই জন্য ওই নিসাব পরিমাণ থাকলে পরে মাঝখানে যে মালটা বাড়বে হঠাৎ করে আসবে, মিরাজ থেকে পেলেন, স্ত্রী সম্পদ থেকে পেলেন, কিংবা আপনার বেতন থেকে পেলেন, কিংবা আরো কিছু, যখনই আপনার মালটা বাড়লো তখন আপনার নিখুঁত ভাবে হিসাব রাখা মুশকিল আছে, আপনি পারবেন কি প্রত্যেক মাস কোন মালটা কত টাকা? সম্ভব, খুব মুশকিল, এই জন্য ওলামারা বলছেন ঝামেলা দরকার নাই, আল্লাহ রাস্তায় 2 টাকা বেশি যাক, সমস্যা কি আছে? এই 4,00,000 টাকা মিলিয়ে সে আগামী রমজান পর্যন্ত যত টাকা হবে সব মিলিয়ে জাকাত দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? সুতরাং এই 5টা জিনিস আপনি মনে রাখবেন, আর যে কোন কোন সম্পদে জাকাত ফরজ হয়ে বুঝো, 1 নম্বর হলো স্বর্ণ আর রৌপ্য, আর এরই বিনিময় হচ্ছে টাকা, 2 নম্বর হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসল, যে ফসল জমা করে রাখা যায়, যে ফসল জমা করে রাখা যায় মানে ধান গম ইত্যাদি, আর যে ফসল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, যেমন আলু টমেটো পেঁয়াজ এগুলো তাতে নষ্ট হয়ে যায়, এগুলো জাকাত নেই। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, ব্যবসায়ী সামগ্রী মানে আপনি যে জিনিস ব্যবসার জন্য রেখেছেন সেই জিনিসে জাকাত আছে, এমনকি যে জিনিসে জাকাত নেই সেই জিনিস যদি ব্যবসার জন্য রাখেন তা জাকাত, যেমন জমির জাকাত আছে, জমির জাকাত আছে, যদি কেউ জমি কেনা বেচা করে ব্যবসার জন্য রাখে তার জাকাত আছে, বাসের জাকাত আছে, বাসের জাকাত আছে নেই, কিন্তু বাস যদি কেউ কেনা বেচা করে তাহলে জাকাত, হ্যাঁ তার দাম হিসাবে জাকাত দিতে হবে, বাড়ির জাকাত আছে, কিন্তু কারণ যদি বাড়ি কেনা বেচা ব্যবসায়ী হয় তখন সেই বাড়ির দাম ধরে জাকাত দিতে হবে, এটা হলো ব্যবসায়ী সামগ্রী। নিজের ব্যবহারের জন্য, নিজের ব্যবহারের জন্য ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে কি আমি লাভ করবো, আমি এটা কিনছি কিনে রেখে লাভ করবো, লাভ করবো এই ব্যবসায়, এই ব্যবসা যদি থাকে তাহলে জায়গা আছে। চার নম্বর মাল হলো চতুষ্পদ জন্তু, উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এর মধ্যে যাকাত আছে। এবার এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ আগামী দর্শে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।